بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু হামিম আইন সিন ক্বাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আযীযুল হাকীম হা মিম আইন সিন কফ এমনি ভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়ুল আযীম تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহই ক্ষমাশীল পরম করুণাময়। যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন, আপনার উপর নয় তাদের দায় দায়িত্ব। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এমনি ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন, আর জালিমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই। আমি ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া ফাল্লাহু হুয়াল ওয়ালিয় ওয়া হুয়া ইউহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তারা কি আল্লাহকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন, আর জালিমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই। ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফয়সালা আল্লাহর কাছে সোপর্দ। ইনি আল্লাহ আমার পালনকর্তা, আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন, এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, কোনো কিছুই তাঁর অনুরূপ নয়, তিনি সব শোনেন সব দেখেন। لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ আকাশ ও পৃথিবীর চাবি তাঁর কাছে, তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন, তিনি সর্ববিষয়ে জ্ঞানী। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب دینی তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথে নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসা। তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথে নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন। ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত তবে তাদের ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত তবে তাদের ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত রয়েছে। সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন। আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আবিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্তন হবে। আল্লাহর দিন মেনে নেবার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয় তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল। তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব। الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب الله সত্য সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাযিল করেছেন। আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب আল্লাহ সত্য সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য জেনে রাখো যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে আল্লাহু লতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়্যুল আযীজ আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাযিদ লাহু ফি হারতিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিয়ে দেই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم তাদের কি এমন শরীক দেবতা আছে যারা তাদের জন্য সেই ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকত তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত নিশ্চয়ই তাদের কি এমন শরীক দেবতা আছে যারা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকত তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير আপনি কাফিরদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবেন তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে আর যারা মুমিন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে এটাই বড় পুরস্কার قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়তাজনিত সৌহার্দ্য চাই যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী গুণগ্রাহী أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور নাকি তারা একথা বলে যে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি করে ও সৎকর্ম করে বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়তাজনিত সৌহার্দ্য চাই যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী গুণগ্রাহী أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور ناكي ترى ايكاته بالي جتيني اللار برده ميثا رتنا كوري چين اللح اچھا كولي আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير جدي الله ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير جدي الله تار شكل بانداكي প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন নিশ্চয় তিনি তার বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء خلق السماوات والأرض وما بث فيهما من جمعهم إذا يشاء خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তাঁর এক নিদর্শন নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্র করতে সক্ষম তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন وما انتم بمعجزين في الارض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পারো না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্যনির্বাহী নেই সাহায্যকারীও নেই ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور সমুদ্রে ভাসমান পর্বত সমূহ তার অন্যতম নিদর্শন। তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন, তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড়। নিশ্চয়ই এতে প্রত্যেক সাবরকারী কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে। অথবা তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন, এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে তারা যেন জানে যে তাদের কোনো পলায়নের জায়গা নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون الذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون অতএব তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র, আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে, যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধান্বিত হয়েও ক্ষমা করে। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামাজ কায়েম করে, পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে। আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই, যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই, যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে, নিশ্চয়ই তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না। وَلَمَنِ انتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। أُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ سَبِيلٌ নিশ্চয়ই যোগ নেই। إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ سَبِيلٌ নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين সাহসিকতার কাজ। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ব্যতীত কোন কার্যনির্বাহী নেই। পাপাচারীরা যখন আজাব প্রত্যক্ষ করবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা বলছে আমাদের ফিরে যাওয়ার কোন উপায় আছে কি। وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إنهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم। জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন অপমানে অবনত এবং অর্থনির্মিলিত দৃষ্টিতে তাকায়। মুমিনরা বলবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখো পাপাচারীরা স্থায়ী আজাবে থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل মিলিত দৃষ্টিতে তাকায়। মুমিনরা বলবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখো পাপাচারীরা স্থায়ী আজাবে থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل। আল্লাহ ব্যতীত তাদের কোন সাহায্যকারী থাকবে না যে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোন গতি নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير। আল্লাহর পক্ষ থেকে অবশ্যম্ভাবী দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালনকর্তার আদেশ মান্য করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তা নিরোধকারী কেউ থাকবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে উল্লসিত হয় আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোনো অনিষ্ট ঘটে তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়। أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। نه مندل ابهو مندل راجتو الله ري يشاء عليم قدير। نه مندل ابهو مندل راجتو الله ري يشاء عقيما إنه عليم قدير। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশালী। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم। কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতপর আল্লাহ যা চান সে তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور এমনি ভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি কিন্তু আমি একে করেছি নূর যদ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন আল্লাহর পথ নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তাঁরই শুনে রাখো আল্লাহর কাছেই সব বিষয়ে পৌঁছে